أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي برم دايلو اللار نامي والذاريات ذروا شبوت ধুলি ঝঞ্ঝার فالحاملات وقرا شبوت বোঝা বহনকারী মেঘপুঞ্জের فالجاريات يسرا شبوت স্বচ্ছন্দ গতি নৌযানের فالمقسمات امرا شبوت কর্মবণ্টনকারী ফেরেশতাগণের انما توعدون لصادق তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি অবশ্যই সত্য وان الدين لواقع কর্মফল দিবস অবশ্যম্ভাবী والسمائلات الحبك شبوت বহু পথ বিশিষ্ট আকাশে انكم لفي قول مختلف তোমরা তো পরস্পর বিরোধী কথায় লিপ্ত يؤفك عنه من افك যে ব্যক্তি সত্য ভ্রষ্ট সেই উহা পরিত্যাগ করে قتل الخراصون অভিশপ্ত হোক মিথ্যাচারীরা الذين هم في غمره ساهون যারা অজ্ঞ ও উদাসীন يسالون ايان يوم الدين উহারা জিজ্ঞাসা করে কর্মফল দিবস কবে হইবে يوم هم على النار يفتنون বলো সেই দিন যখন উহাদেরকে শাস্তি দেওয়া হইবে অগ্নিতে ذوقوا فتنتكم هذا الذي كنتم به تستعجلون তোমরা তোমাদের শাস্তি আস্বাদন করো তোমরা এই শাস্তি ত্বরান্বিত করিতে চাহিয়াছিলে ان المتقين في جنات وعيون সেদিন নিশ্চয়ই মুত্তাকীরা থাকিবে প্রস্রবণ বিশিষ্ট জান্নাতে آخذين ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك محسنين উপভোগ করিবে তাহা যা তাহাদের প্রতিপালক তাহাদেরকে দিবেন কারণ পার্থিব জীবনে তাহারা ছিল সৎকর্মপরায়ণ كانوا قليلا من الليل ما يهجعون তারা রাত্রির সামান্য অংশেই অতিবাহিত করিত নিদ্রায় وبالأسحار هم يستغفرون রাত্রির শেষ পহরে তাহারা ক্ষমা প্রার্থনা করিত وفي أموالهم حق للسائل والمحروم এবং তাদের ধন সম্পদে রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের হক وفي الأرض آيات للموقنين নিশ্চিত বিশ্বাসীদের জন্য নিদর্শন রয়েছে ধরিত্রীতে وفي أنفسكم أفلا تبصرون এবং তোমাদের মধ্যে তোমরা কি অনুধাবন করিবে না وفي السماء رزقكم وما توعدون আকাশে রয়েছে তোমাদের রিজিক ও প্রতিষ্ঠিত সমস্ত কিছু فورب السماء والأرض إنه لحق مثل ما أنكم تنطقون আকাশ ও পৃথিবীর প্রতিপালকের শপথ অবশ্যই তোমাদের বাক স্ফূর্তির মতোই এই সকল সত্য هل أتاك حديث ضيف إبراهيم المكرمين تمار نكوت إبراهيم الشمان تو مهمان در بتن تو آشيا چكي إذ دخلوا عليه فقالوا سلاما قال سلام قوم منكرون جاكن اوهر تهار نكوت پستي تهيا بوليلو سلام اتر شه بوليلو سلام يهر تو آپوري چيت لوگ فراغ إلى أهله فجاء بعجل سمين অতঃপর ইব্রাহিম তাহার স্ত্রীর নিকট গেল এবং একটি মাংসল গোবৎস ভাজা লইয়া আসিল فقربه إليهم قال ألا تأكلون ও তাহাদের সামনে রাখিল এবং বলিল তোমরা খাইতেছ না কেন فأوجس منهم خيفة قالوا لا تخف وبشروه بغلام عليم ইহাতে উহাদের সম্পর্কে তাহার মনে ভীতির সঞ্চার হইল উহারা বলিল ভীত হইও না অতঃপর উহারা তাহাকে এক জ্ঞানী পুত্র সন্তানের সুসংবাদ দিল তখন তাহার স্ত্রী চিৎকার করিতে করিতে সম্মুখে আসিল এবং গাল চাপড়াইয়া বলিল এই বৃদ্ধ বন্ধার সন্তান হইবে قالوا كذلك قال ربك إنه هو الحكيم العليم তাহারা বলিল তোমার প্রতিপালক এই রূপেই বলিয়াছেন তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ قال فما خطبكم أيها المرسلون ইব্রাহিম বলিল হে ফেরেশতাগণ তোমাদের বিশেষ কাজ কি قالوا إنا أرسلنا إلى قوم مجرمين উহারা বলিল আমাদেরকে এক অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরণ করা হইয়াছে লিন